الله أكبر الله أكبر أكبر أكبر الله أكبر الله الله মহান আল্লাহ মহান ওই ডাকছে মুয়াজ্জিন তার ডাকেতে দাও গো সারা হও যদি মুমিন হও যদি মুমিন আল্লাহ মহান আল্লাহ মহান ওই ডাকছে মুয়াজ্জিন তার ডাকেতে দাও গো সারা হও যদি মুমিন হও যদি মুমিন মুক্তি পাবার নেই কো উপায় তার ইবাদত ছাড়া ছাড়া পুণ্য পেয়ে ধন্য হবে পড়বে নামাজ যারা মুক্তি পাবার নেই কো উপায় তার ইবাদত ছাড়া ছাড়া পুণ্য পেয়ে ধন্য হবে পড়বে নামাজ যারা তাই তার রঙেতে করো তুমি নিজেকে রঙিন নিজেকে রঙিন আল্লাহ মহান আল্লাহ মহান ওই ডাকছে মুয়াজ্জিন তার ডাকেতে দাও গো সারা হও যদি মুমিন হও যদি মুমিন নামাজ হলো শ্রেষ্ঠ আমল চাবি বেহেশতে কবর ঘরের আলো যেন মেরাজ মুমিনে নামাজ হলো শ্রেষ্ঠ আমল চাবি বেহেশতে কবর ঘরের আলো যেন মেরাজ মুমিনে তাই ওই জামাতে করো তুমি নিজেকে শামিল নিজেকে শামিল আল্লাহ মহান আল্লাহ মহান ওই ডাকছে মুয়াজ্জিন তার ডাকেতে দাও গো সারা হও যদি মুমিন হও যদি মুমিন তার ডাকেতে দাও গো সারা হও যদি মুমিন হও যদি মুমিন তার ডাকেতে দাও গো সারা হও যদি মুমিন হও যদি মুমিন হও